هذا لأن بإيجاب العجز بالقيمة دفوع أعلى ضررين في تعامل أدنى أي صار إليه. সবজি যদি জানামন খরচ মূল্য নেওয়া যায় দিয়া জানামন খরচ নেওয়া যায় তার তার ক্ষতি যাকম না, কেন সে তো একটা বিনিময় পাইতেছে, কে বেনামূল্য দিচ্ছে খরচ, এর বিনিময়ে খরচ এবং বেনা পাইতেছে না, সে একটা বিনিময় পাইতেছে কিনা। কিন্তু মুস্তারির যে গল মানছে অথবা সে গাছ পাকাইছে, এখানে তো সে দুটো হুকুম দেয় তোমার ঘর নিয়ে যাও, তোমার গরজ কেউ দেয় হলো, এটা তার প্রতি বেশি না, সে বিনিময় পেয়েছে তাহলে যে দিনে যা উত্তর আসি বেলা তাই নে দিনে দাম তুমি দুই বেলা অনেকে মোকলা হোক, তাহলে ফাক্তার আপনা হা আসাল হা তাহলে দিদা আসান যাতে তুমি এখতিয়ার করো, এমন কয়টা মুসিবত সবির দিকে লক্ষ্য করলে একটা মুসিবত, আর কার দিকে লক্ষ্য করলে, কিন্তু সবির মুসিবতটা কাইটা লক্ষ্য করতে কেমনে সবজি পয়সা দিতেছে তার বিনিময়ে গাছ পাইতেছে তার বিনিময়ে ঘর পাইতেছে, কিন্তু যখন ভগাটল মুস্তকে তোমার ঘর গাছ উঠে নো এতে সে ক্ষতিগ্রস্ত তার বিনিময়ে তোমার পাইতেছে, কারণ তুমি দুইটা মুক্তিবোধের কায়দা আছে, কায়দার ভিত্তি দুইটা মুক্তিবোধের মুক্তলা হোক দুইটা আত্মা সেটাকে ইত্যাদি এই কায়দা অনুযায়ী খুলেছে না, এটা ছবি জ্ঞান রোজ জমিন কি মাধ্যমে বা আর সমানের মধ্যে জমিন দিবে আর কার মূল্য দিব দারা দিলে এতে যে তার জন্য কি আছে আর ফান আপনাকে আপনার ঘর তাহমল করার আলা ঘর কিনতেছে আলা ঘর কোনটা মুস্তার আপনার ঘর কাল আচ্ছা রাজার মধ্যে কোন সময় যদি দুর্গম সমকক্ষ রে রাজার মধু দুর্গরি সমকক্ষ একটাকে রাজা একটা মধু একটা দুই আকুয়া আর একটা হচ্ছে আজাফ একটা দুই বেশি খেলবে আকুয়া আর একটা হচ্ছে খেলবে আজাফ এইখানে তো তোর কি কোন প্রশ্ন নেই তোমার কেন সবির হক এটা আকুয়ার কাছ থেকে মুস্তারি হক ছিল সবির হকটা আকুয়া মুস্তারি হক ছিল একটা মজুর কোন প্রশ্ন আছে একটা কবি কবির মোকাবিলায় দৈবের কোন অস্তিত্ব আছেন দাদা, আপনার ভিত্তিতে বলেন একথা। ثابت ہے محکم ہے حق مجھے مضبوط منگل گئے تسلط ہونے تصدیق کرنے نے مین جہت اس کی جہت سے جس کے لیے حق ہے پہلے مین گئے تسلط کی خوشیاں چھو بھی دیتے سے اے مطمئن یا خوشیاں سے چھو بھی دے جو مین نے لگا ہے تو مطمئن کی رہتی نہ گئے رہتی مین گئے رہتا بگئے تصدیق کرنے مین کہ রাহিনের হত্যা মুলতানি হত্যাটা আকোয়া এই জন্যই রাহিনা দিদি সাহেব মহলের মধ্যে কোনো ব্যানার করে আরো গাছ লাগায় এগুলিকে জোর খাই দেওয়ার ক্ষমতা আছে তদ্রূপ সুস্থায় হক রাখতেটা সবই হকটাকে আকোয়া বিদায় ছেলেকে সে কি করতে পারবে লক্ষ্য করে দিতে পারবে ছিল তাসাল্লুক করতে পারবে না রাহিনের হুকুম বিধি করবে মুরতাহিনে এখানে কি করছে কেন তার হত্যাকে আকুয়া বিদায় ছবি কেমন মুসলমান যদি মুস্তারি কোনো ব্যানার করে অথবা গাছ লাগান সেটাকে কি করতে হবে ভেঙে দিতে হ্যালো আচ্ছা হা দা এ নবজ জানা হক আকুয়া মিন হক মুস্তারি বুঝছে না কেউ কি এ তুলনা উসকা হক আকুয়া হ্যাঁ মুস্তারি হক সে কাম যে কোনো আছে সেই তাসারুবাদগুলোকে সবিয়ে কি করেছে ভঙ্গ করার অধিকার আছে গাছ লাগায় অথবা ঘর মন্দে এইগুলি কি যদি কে ভাবে যদি অফিস দিতে চায় সাহে কি কোন মহুকে সাহে মহুকে অবস্থিত হয়েছে না জব দিতেছে ব খেলাবের হেবা বর্ষায় ভাষেন ব খেলা ফেবা বর্ষায় ভাষেন কেন্দ্রা বিনতা জ্ঞান ন হাসালা বিতুস্তিতে মিন যেতে মানব হক কেউ কে হাসির হওয়া প্রস্তুত করলে মানল মিন উস্কি জানাতে দৃষ্টিরে হক নেয় আরে কে প্রস্তুত করছে মহুক লগে পাবে না আর এগুলির মধ্যে সারা ভাষাদের মধ্যে আর হেবার মধ্যে মানব হকের পক্ষ থেকে কি হিসেবে প্রস্তুত করা হয়েছে যেটাকে তসলিম করা হয় নাই এইটাকে ক্যাচ করছে ওই জিনিসের উপরে বাংলা হকর পক্ষে দেখতে তসলিম করেছে গ্যাসটাকে কি হয়েছে না ঠিক হয় নাই হারা আব্দুল সালাম যে ক্যাচ করছেন ক্যাচ করছেন আর একটা কথা শুনি জেনারেল হকার টিম আছে কেউ কেউ দুরু কেন্দ্র সারায় ভাষিক কেন্দ্র আর হেদার কেন্দ্র আগর মহুক লাগু সাহে মহুক কেন্দ্র কই পুদার ঘুরু লেবে ইয়া তো ঘর মান লেবে সারে ভাস কেন্দ্র ইসিতে পুদার ঘুরু লেবে ইয়া তো ক্যাকের ঘর মান লেবে تو یہ رد کرنا کا حکم اب وہی ہے. دین جو جنہیں رد کرنے کا حق تھی ہوا اور سر بسند ضعیف ہونے ضعیف ہے یہ عوامی سے یہ مضبوط کو دار دربان لہذا لا یبقى بعد البناء اسی وجہ سے حق کے ضعیف ہوا کرنے جنہیں خیر فاسد میں دے کہ گھاس پر کے جانے کرنے دوبارہ بازی کو روپے کرنے کرنے یا حق کے دم ضعیف حق کا تھک بنا تو دروم محبو لہو جو دیل یہ سارے محبو میں دے گھر میں دلوانے کرنے گھاس پر کرنے کرنے جنہیں ہم دوستے حق کے کلی بھائی چلے ضعیف حق باقی تھا لہذا فلا مانا لی جب قیمت کوئی مانا نہیں ہے واجب کرنے قیمت کے ہم قیمت کے واجب کرنے کو تو ہی تھے کام آدھی رستے کا ایستے کا گاچتلاگائی جن آسل مالک والا جو بیکتی چل سے ایسا کی کرتے یہ کام ہن فرت دیتے ہوگا نا ہن فرت دیتے گیلے کہ ہن جو مستحق ایبر بلڈنگ پیچھے نیتے پڑے مستری تو تم گاچر پیچھے نیتے پڑے کام آپ جیسے کہ پیسہ شیشن ایک مس پورے بھائی ہم بھیجیں گے ہم کوئی غصہ پہ کچھ نہیں معلوم سے بھائی آپ کا بل آتو باقی تک یہ تین ماس سات گو فصل تین ماس ایک جن دے کیا آسے ایک روپیہ دیو کہ مستری سب پہلے سے دن فصل تھک بھی کار دار مسوال میں دے مستری فصل یہ کیوں بھی نہیں ہوئے آج کچھ دن نہیں ہوئے اور تو سیدھا کھارا نہیں تھا وہی آپ کا باقی رائے کا بند ذرا قدرت کی آواز میں لائتا بھی کثیر و ضرر اور اس کے اندر کثیر ضرر نہیں ہے وہی اخذ بھی احمد کوئی سے نہ سکی مت دیا نہیں گو کار ٹوپی کوئی بینر گور سکی مت دیا نہیں گو اسے ہم کی مت کنڈا دیو سی مت دو جائے کاشتہ دیو بائیں مت تر ملو اسی نے বেদিংগা যখন তার বেনারা থাকে তার মূল্য বেশি না ফলে বেদিংগা ভাঙার পরে তার যত লোক এত এত বেশি রড হবে যেমন আশুবিন্দু রড পাচ্ছে এত বস্তার সিমেন্ট আছে ভাঙার পরে যে মূল্যটা হতে পারে এত লোক তুমি কেউ সবুজ করতে পারি বলছেন গাছটা কাটার পরে যে মূল্য হবে সেই মূল্য পেয়ে দিয়ে ভাঙার পরে যে মূল্য আসবে مطلوبان مطلوب کے حالت میں مطلوب یہ تو اٹھائی نہ ہو کرے کاشتا کاتار کرے اتا مطلوبا بیلنگ کا بھنگر کرے تو ترک مجھے آسے ایسا ترک مجھے بھی ہوئے کہ نیا نیا شوشی مستعی دیگا نیا نیا کما بجن ناو پھر گسار دیر کم شیجا بھی بلا سکی حدہ سالس بسو بے رکھتا ہے مالک نکل گیا راجا ابھی سمن ہے رجو کر کے سمن کے میں کام چھوڑی بیتی کرتے گیا مستد کے سمن میں نیتے بھرو نیتے بھرو نا بینا لیا نو تو بھائی نو اکھا سبھی گئے رکھتے ہیں کب کے ظاہر ہو گیا تاکہ کہ وہ صبح کے دنیا سے دوبارہ صبح کو اس کی لے دیا لگائے ہو کے صبح دنیا دیے داتے نہیں تھے جبکہ نہ ہو ہوک نہ مستری پر تین اخذا ہمینو اگر اس دار کو لے لے مشتری سے جنو ان مشتری مغرور من جہے دے مشتری جنو جو کہ مشتری دکا کھایا بائی کی دھائیں اس مشتری دکا کھائی سے کرتے کی پوکت گرے جنو تار پاگا نا ان میں لگا بچو گرے سے مسلطوں میں من جہے دے اگر دا مینو اچھا ہم ابھی یوسف انور یہ جو ابھی یوسف مطلب کے رجوع کرو جو مطلب بنا کر اس کے جاننا ہو مطلب مل بکنا لی کیوں کہ وہ مالک اس کو پھرا شبی مالک ہمیں شبی مالک اسی نہیں اکتا شبہ کر دیوے جا پان منزلہ منزلہ پاس صوفی اور مرتبی کو اترایا جائے گا کہ بائے اور مرتبی کی ایک منزلہ میں হাত্তা দেখলা তাবে জনে তাবের গায়াবেন বিতসে যে তাবে কোন কিমন তাবে যা তোকে দাখিল হয়ে যায়গা বেশনে মে বেগায় দিতে উল্লেখ করা বিষয় বেসর মধ্যে সঙ্গে তাহলে হালাই করে সেমন শুনে তো ওয়াসল মোকাবেলা সব সময় আছে আমি তো হেদায় সাদাত নবুবান ওয়াসল মোকাবেলা কোন বলে একটা গোলাম হচ্ছে বুঝিনি গোলাম না বসে গোলামের চোখ নাই একটা চোখ নাই তাহলে খেয়ার এখন খেয়ারের রুয়ে করছে না খেয়ারের রুয়ে পৌঁছতে থাকার কারণে সে যদি এখন গোলাম না নিতে চায় পূর্ণ মূল্য দিয়ে নিতে হবে নাহলে বাদ দিতে হবে এই এক শহরের কারণে পয়সা কম হতো না এক শখ নাই এই জন্য মূল্য তার কম হবে না বুঝলেন এই জন্য বৎসর মোকাবেলা কি আসে না সমান আসে মুখসুদ আর আপাতে ধর্মের কেন আরো করে দিয়ে দেবে বছর বা দুই লোক তার বিষয়ে গুণ হবে মুসল গুণ মালান মালান যদি মুসলান ধর্তব্যে মুসল না হবে লিহাজা বিওয়া মোরা খাতান বিপুল বেসন কিছু বয়স বেশ শিখতে হ্যাঁ দাঁত ছিল মন হাতে রয়ে গেছে অথবা এই দারের মধ্যে কিছু ব্যানার ছিল অথচ দারের মধ্যে কিছু কাঠ ছিল এই আগুন মনে ফিরে গেছে বুঝিনি কারণ ভাই মোরা ভাইয়ের সব ব্যস্ত বল মোরা ভাই কারি কর এত টাকা যদি নেন কি তুমি আমাকে পাঁচ টাকা লাভ দিয়ে আমি বিক্রি করে দিন দেখে মোরা ভাই তাহলে মোরা ভাই হিসেবে যদি কেউ কিনতে চাই পূর্ণ মূল্য দেওয়া কিনতে হবে তার দ্বারে মন হাতে মার কারণে কারণে বা সুগাইদের গাছ মারা সুগাইদের কারণে তার মূল্য কমবে না কিন্তু হলে মনোভাব হিসেবে পূর্ণ মূল্য দিয়ে নিতে হবে কেন এটা বস কেন এটা দিয়ে বস যে হাজ আইয়া বি ওয়া মুনাবাত আন নুকুল সমান যে হাজ ইসর সুবি সুরত কান কোন সুরত ইন হামাদ দান এই তারকা বানা ওয়া গাফার সাদাতুল গাফার সাদাতুল মুসতাহ সে নিজে গেলে সম্পূর্ণ মূল্য দিয়ে নিতে হবে না এলে সব কিছু করবে না বুঝলে আগর চায়ের তরকার দিবে ঝর্ণা লোক কেসকে সমিতি হকে হাইয়াম তানা রূপ জানা মারি কোনে তার সে আপনি মাল কেবল তার কি আছে অধিকার আছে মারে বিনিময়ে সে দিবে এই জিনিসে কি হন হকদার হন থেকে অধিকে মালিক হন থেকে ভাই চার টাকা তার কি আছে ভাই অধিকার সম্ভব আমাকে আমার এই যুগে এসে বুঝতে দিবে সুরেতে দেখতে কি হুকুম আগর তোর জোরে মুস্তালি বেনাকো বুঝিনি মুস্তালি যদি কি বেনার বেঁচে দেয় কি লাগে ছবি কা দেয় ছবি কেলে এই চিন্তা করি রাস্তা আগর কায়ে তোর জমিন করে এলো আর তোর যদি দাঁড় বুঝিনি মিস্তা দিয়া তার বিশ্বনল গাছ বেনা থাকতে যার মঞ্জুর ছিল হ্যাঁ গাছ ভেঙে গেছে বেনা ভেঙে গেছে তার মূল্য যতটুকু কমবে এতটুকু মিল হয়ে যাবে মাসাল তো মাসাল তার আসলে 10 লাখ টাকা এখন যখন গাছ উড়ে ফেলছে বেনা ভেঙে ফেলছে তার মূল্য আছে কত 8 লাখ টাকা তো ছবি 8 লাখ টাকা দিবে 10 লাখ টাকা দিবে আচ্ছা নাগালের মন্ত্রী منسوخ فَيُقَابِلُ شَيْءٍ مِنَ السَّمَاءِ فَاسِ سَمَاءٌ فَاسِ ہوگا اس کی مقابلہ میں سمن کا ایک حصہ تر مقابلہ کے ہم سمن کے آنے بخرا بال اور بے قدر صورت لینن الحلقہ بی آفات سماویت نادی آفات سماویت کیونکہ حلق آسمانی کو دوست ہے قدر صورت رکھے حلق کو شکل بھائی حلق کو لے مقصود ہوگا হালাক কইলে মকসুদ দিন শেষ এটা বলে কি সব কাজ দিয়ে বলে দিও হালাক কইলে কি হবে মকসুদ হবে আর হালাক কইলে দাও আর মকসুদে তার মোকাবেলা সমান হবে আর মকসুদ না হলে তার মোকাবেলা সমান হবে চলো ভাই মুরাবাহার মধ্যে বেশি আসে হ্যাঁ মুরাবাহার মধ্যে কি লাভ আসে তো মুরাবাহার বাইয়ে মুরাবাহার মধ্যে হ্যাঁ বাইয়ে যখন কইলাম যে আমায় এত টাকা রাখি নামছি আমার খরচা এত টাকা পড়ছে আমার খরচা করছে কিনা এবং অন্য খরচা লাগে না ভাই মালরামতে তোমার 1 মিলিয়ন টাকাতে চিরাঙ্কে মালরাম চল এই মালরা তোমার গোটা মাস পর্যন্ত খরচা লাগবে না পূর্ণ খরচ এই যে গাড়িবার লাগবে আমার খরচা এত টাকা গেছে আর তুমি নিতে গেলে আমরা এত টাকা লাভ জানি ধরলে তো মরা ভালো করলে সামানের টাকা তো লাভ চাইছে মন হাতে মহার কারণে মূল্য কম অনেক ছিল অথবা হেরা কমে কেন তার মূল্য কম অনেক ছিল না গাছ শুয়ে যাওয়ার তার মূল্য কম অনেক ছিল না একটা দাগ দিচ্ছে যে ভাই তুমি তো অনেকবার এসে আমাকে এই জায়গায় দিয়ে দাও তোমাকে এত টাকা লাভ তুমি যত তোমার খরচ হয়েছে কিভাবে দেওয়া দেবে অনেক যে ডাক্তার গিয়েছিল ডাক্তার কি হয়েছিল ভাই মন হাতে হয়ে গেছিল অথবা সে গাছ থেকে গাছ কি হতে শুয়ে গেছিল অথবা বেনা ছিল বেনা ফুলে গেছিল কেউ কেউ জুদা হয়ে গিয়া তাহলে বাকি নিয়ে যে জুদা হয়ে গেছে ইয়ার তাহলে হিসেবে চলো মানুষ তার কৃষির সত্যি খরিদার জমিন ওয়ারানা খরিদার সমাজ গভর্নমেন্টকে দরকার হয়েছে ফল লাগিয়ে কোন গাছের উপরে ফল আছে জমি কিনছে জমি মেডিকেল সে ভাই زمین کو اس کے ہاں بغیر شامل ہوگی اور دیکھ لینا کوئی جملہ کیا سمندر آ گیا যে বলেন সবাই বাসুদুরের ক্যাশ হতে ক্যাশে জমতেছে পূর্ণ দাম দেয়া নিতে হবে গাছ থাকতে ব্যানার থাকতে যে দুটুক মূল্য ছিল দুটুক মূল্য দিয়ে নিতে হবে থাকতো না তিন দিন পরে কই কি আর হেবা মনসুর হয়ে যাবো হেবা মনসুর হয়ে যাবো ভাই কোথায় গিয়ে বিদ্যুৎ হয়ে যাবে দেখবো পাবনের জন্য এক দুই তিন চার নয় পাঁচ ছয় সাত সাত আলামি দুই নাই আট নয় একজন উঠে গেছে সবাই বুঝতে আমি দেখছি দশ ১১ ১১ ১৫ ১৬ ১৮ ১৯ ২০ একুশ একুশ নাইন মুজম্মেল হক ২৫ ২৪ পঁচিশ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৪ তৌহিদুল ইসলাম ৪৫ ৪৫ আকরাম হোসেন ৪৬ কারিগুপ ৪৭ ৪৭ ৪৮ নাই আব্দুল সমদ ৫০ ৫১